চলে যাবে একজনই পারবে না একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না একজনকে ভালোবেসে যাবে থেকে থেকে দুঃখ শুধু পাবে করবে না কেউ হিসেবে নিকেশ কারো ধার ধরবে না একজনকে হৃদয় বুঝে নেবে সাগর সেচে মুক্ত এনে দেবে চাইলেই পাবে না চাইলেও নিজের কথা ভাবে না ছাড়বে না